عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكى زكاة بيشويك زكاة باقي ركه ماراجيله كيها به زكاة أداي كرا جهتو فرض. تو أداي إيشا ناركهو كيو ماراجيله ميراث بنتون كرا راجه তা আদায় করে দেওয়া ওয়ারেসদের জন্য ফরজ। আমি জানি যে আমার বাবা দেনা রেখে মারা গেছে, বাবা সম্পত্তি রেখে গেছে, টাকা সোনা গয়না সব বিষয় সম্পত্তি রেখে গেছে। এই ভাইদের মাঝে ভাই বোনদের মাঝে ভাগ করার আগে আমার উচিত হবে কি আগে মোট সম্পত্তি থেকে সর্বমোট ভাগ করার পরে না, ভাগ করার আগে মূল সম্পত্তি থেকে সেই দেনা মিটিয়ে দেওয়া, তারপরে বাকি যে সম্পদগুলো থাকবে সেগুলো আপোষের মাঝে ভাগ করে নেওয়া। এই ঋণ ঋণদাতার ঋণ পরিশোধ ও ওসিয়ত কার্য করার উপরে প্রাধান্য পাবে। এখন যদি একটা লোক ওসিয়ত করেছে, ওসিয়ত কাকে বলে, কারো নামে সম্পত্তি মানে উইল করে গেছে যে আমার মরার পরে অমক পাবে, আর তার ঋণও আছে, তো উইল করা সম্পত্তি আগে দিতে হবে না ঋণ আগে শোধ করতে হবে? ঋণ আগে শোধ করতে হবে। যদিও কোরআনে ওসিয়ত শব্দটা আগে আছে, মিম বাদে ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দেইন, দেখেন দেইন শব্দটা পরে আছে, কিন্তু হাদিসে হাদিস মতে আগে দেইন তারপরে ওসিয়া, এই জন্য হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, বুঝতে পারছেন? তো আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ওসিয়ত কার্যকর করা হবে। আল্লাহ তাআলা বলছেন মিন বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসিয়তের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে। তাহলে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিলেন কি, যে কোরআনে এখানে তারতিব উদ্দেশ্য নয়, তারতিব উদ্দিষ্ট নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে ওসিয়তের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে, আর কোন ওয়ারেসের জন্য ওসিয়ত নেই। কোন ওয়ারেসের জন্য ওসিয়ত নেই মানে যে ওয়ারেস হবে তার নামে উইল কার্যকর হবে না, বুঝতে পারলেন? বইয়ের নামে ওসিয়ত করে গেছে, আমার মরার পর বউ এত পাবে, এত লিখে দিও, এত তাকে দিও, পাবে না, কারণ বউ ওয়ারেস, তাই না? এমন পাবে যে ওয়ারেস নয়। যেমন ভাইপো আছে, ভাইপো বলছি মানে নাতি নাতি আছে, ছেলে মারা গেছে, তো ওরা হচ্ছে বঞ্চিত, তো ওদের নামে যদি ওসিয়ত করে তাহলে সেই ওসিয়ত পালন করা ওয়াজিব। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর ঋণ অধিক পরিশোধযোগ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহর, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে আর আমার মায়ের উপরে এক মাসের রোজা বাকি আছে। বর্ণনা মতে, কোন কোন বর্ণনা মতে নজরের রোজা, কোন কোন বর্ণনা মতে হজ করা, নজরের হজ, তো নজর মেনে মারা গেছে, আফা আকদিহি আনহা, আমি কি তার পক্ষ থেকে কাদা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ করো, ফাদাইনুল্লাহি আহাক্কু আইন ইউকদা, যেহেতু আল্লাহর দাইন আল্লাহর ঋণ এ কথার বেশি হক রাখে যে সেটাকে পরিশোধ করা হবে। মানুষের ঋণের তুলনায় আল্লাহর ঋণকে আগে পরিশোধ করা উচিত। হ্যাঁ, তো অবশ্য অনেকে বলেছেন যে যাকাত দিয়ে যদি ঋণ শোধ করার মতো অর্থ না বাঁচে তাহলে আধা আধি করে নেওয়া উত্তম, অর্থাৎ অর্ধেক টাকা দিয়ে যাকাত হিসাবে দিতে হবে এবং বাকি অর্ধেক দিতে হবে ঋণদাতাকে। এক্ষেত্রে ওয়ারিসিনদের হক থাকবে না। আশা করি বুঝতে পারেননি, একটা লোক মারা গেল তার যাকাত বাকি আছে আর ঋণও আছে, কোন টাকা শোধ করবেন? আল্লাহর হক না মানুষের হক? এখানে তো আল্লাহর হক আর মানুষের হক, একটা হলো ঋণ মানুষের হক আর যাকাত আল্লাহর হক, কোনটা আগে পরিশোধ করবেন? ওলামারা বলছেন দুটোই একসাথে, কারণ এটাও আল্লাহর হক, যাকাতও আল্লাহর আল্লাহর হক আর ঋণটাও ঋণটাও বান্দা, যাকাতটা যে আল্লাহর হক সেটা যাবে কার কাছে? বান্দার কাছেই যাবে। অতএব অর্ধেক অর্ধাঅর্ধি করে দাও, অর্ধাধি করে যদি পরে কিছু মাল বাঁচে তাহলে পরে ওয়ারেসরা নেবে, না হয় তারা কিছুই পেল না, তারা পাবে না, বঞ্চিত হয়ে যাবে, যেহেতু ঋণ পরিশোধ করতে এবং জাকাত দিতে সব চলে গেছে। এবার চলুন, ঋণ নেওয়া টাকার জাকাত। ঋণে নেওয়া টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় কত? 3 লাখ। আপনি কারো কাছ থেকে 3 লাখ টাকা ঋণ নিলেন অথবা তা মিলিয়ে নিসাব পূর্ণ হয় এবং তা ব্যবসা ইত্যাদিতে থেকে বছর পূর্ণ হয়, তাহলে ঋণ গ্রহীতাকে তার জাকাত আদায় করতে হবে। এখন 3 বছর আপনি রেখে দিলেন, বাড়িতে কাজে লাগালেন না বা ব্যবসায় লাগালেন, কিংবা মেয়ের বিয়ে দেওয়া বলে ঋণ করলেন কিন্তু মেয়ের বিয়ের দিন ভেঙে গেল, বিয়ে ভেঙে গেল, এখন ঋণটা আপনার 1 বছর পরিপূর্ণ হয়ে গেল, তাহলে আপনি তার জাকাত দেবেন না? দেবেন না, অবশ্যই তার জাকাত দিতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি যদি জাকাতের নিসাব পরিমাণ অর্থ থাকে এবং ঋণ পরিশোধ করার পরও নিসাব বহাল থাকে, তাহলে তাকে জাকাত অবশ্যই আদায় করতে হবে। অন্যথা ঋণ পরিশোধ করার পর যদি নিসাব বহাল না থাকে, তাহলে তার জাকাত ফরজ না। এখন হুজুর, আমি কি করে জাকাত দেবো? আমার জাকাত, আমার ঋণ আছে। ঠিক আছে, তোমার ঋণ পরিশোধ করে দাও, ঠিক কিনা? ঋণ পরিশোধ করে দাও, তোমাকে জাকাত যদি নিসাব পরিমাণ কম হয় তাহলে লাগবে না। কিন্তু নিসাব পরিমাণ থাকলে, টাকা জমা আছে বাড়িতে হোক ব্যাংকে জমা আছে, আর আপনি বলছেন আমি ঋণগ্রস্ত, তবু আপনাকে জাকাত লাগবে যেহেতু নিসাব পরিমাণ আছে। তা ঋণটা আপনি শোধ করে দেন, ঋণটা পরিশোধ করে আপনি ঋণ মুক্ত হন, জাকাত মুক্ত হন। ঋণ পরিশোধ না করে জাকাত ফরজ নয় মনে করা ঠিক না। সুতরাং ঋণ থাকলে আগে ঋণ পরিশোধ করে ফেলুন, তারপর যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে জাকাত দিন, নচেত না। আর ঋণ পরিশোধ না করলে এবং নিসাব পরিমাণ মাল সারা বছর জমা থাকলে আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, জানার কথা যে ঋণগ্রস্ত ব্যক্তি জমির ওসর অথবা পশুর জাকাত ফরজ হলেও অনুরূপ তার উচিত আগে ঋণ পরিশোধ করা অথবা নিসাব পরিমাণ থাকলে তার ওসর বা জাকাত আদায় করা। আপনি ঋণগ্রস্ত আছেন, আপনার ধান উঠেছে, ধান হবে অনেক উঠেছে, তাতে নিসাব পরিমাণ ধান আছে, কিন্তু আপনি এক কাজ করেন, কি করেন? আগে ওই যে বললাম খরচ বের করে নেন, তারপর ঋণ পরিশোধ করে দেন, তারপরে যদি আপনার নিসাব পরিমাণ থাকে তাহলে আপনি ওসর দেন। ঋণে পড়ে থাকা টাকা জাকাত হুজুর, এবারে যে যার কাছ থেকে আপনি 3 লাখ টাকা নিয়েছেন সে কি 3 লাখ টাকা জাকাত দেবে? না, ঋণদাতা জাকাত দেবে না। কখন দেবে? কিছু ভাড়া আদায় বাকি থাকলো, বাড়ি ভাড়া প্রায় 3 লাখ টাকা ভাড়া আছে বছরে, একটা বাড়ি ভাড়া দিয়েছেন সেটাও এখনো পাননি, মালের মূল্য, মাল বিক্রি করেছেন, 3 লাখ টাকা আপনি পাবেন একজনকে, একজনের কাছ থেকে, জমি বিক্রি করেছেন, বাড়ি বিক্রি করেছেন কিংবা কোনো মাল বিক্রি করেছেন, 3 লাখ টাকা পাবেন। মালের মূল্য বকেয়া থাকলে দেনমোহর, মহিলা দেনমোহর পাবে স্বামীর কাছে 3 লাখ টাকা, বাকি থাকলে আদায় হওয়া মাত্র সেই বছরের জাকাত দিতে হবে। বুঝতে পারলেন? আদায় হওয়া মাত্র কেবল সেই বছরের জাকাত লাগবে। মানে ঋণ যেহেতু, এগুলো ঋণ যে বছরে পাবেন তখন আর নিসাব দেখতে হবে না, কি করবেন আপনাকে সেই বছরের জাকাত হিসাব করে দিতে হবে। আর এর পূর্বের বছরগুলো জাকাত লাগবে না। আর এর আগে একবার বলেছিলাম যে যে মাল নিজস্ব মাল নয়, যেমন ওই যে মোহরের মাল কিংবা হাদিয়ার মাল কিংবা আপনার মিরাসের মাল, এগুলো নিজস্ব মাল যেহেতু নয় তো এগুলো নিসাব পরিপূর্ণ হতে হবে। তবে বলেছিলাম যে মতভেদপূর্ণ মশলা, মোট কথা ঋণে ঋণ যেটা পড়ে থাকে মালিক হওয়ার পর যে টাকা আপনি অপরকে দেন সেই টাকা বা কিছু সম্পদের বিনিময়ে আপনি টাকা, যে টাকা পড়ে থাকে সেই টাকা পাওয়া মাত্র যদি নিসাব পরিমাণ হয় তাহলে ওই বছরের জাকাত লাগবে, নিসাব আপনার বছর ঘোরার অপেক্ষা করা যাবে না। বলা বাহুল্য, যদি কোন এমন ব্যক্তি বা এমন সংস্থাকে ঋণ দেওয়া থাকে যার নিকট চাওয়া মাত্র পরিশোধ পাওয়া যাবে না, তাহলে এমন ঋণে দেওয়া টাকার জাকাত আদায় করা ফরজ না। অবশ্য পরিশোধ পেলেই সেই বছরের জাকাত বছর পূর্ণ না হলেও আদায় করতে হবে। এটা কেন বললাম বলুন তো? যে পাওয়া যাবে না, আপনি এখন 3 লাখ টাকা দোলা ভাইয়ের কাছে রেখেছেন, দোলা ভাইয়ের কাছে চাইলেই পাওয়া যাবে কিন্তু আপনি চাইছেন না, এলি তো জাকাত দিতে হবে, এরকম চালাকি করা যাবে না। যেহেতু চাইলেই পাবেন, তো চাইলেই যখন পাবেন তো এমন টাকার জাকাত আপনাকে লাগবে। এটা ঠিক ব্যাংকে রাখার মতো, ব্যাংকে রাখা টাকাটা আপনি কি ঋণ দেন না আমানত রাখেন? আমানত রাখেন, এটা ঋণ দেওয়া না। আর যখন ইচ্ছে আপনি ছাড়াতে পারেন, তাহলে সেই ব্যাংকে রাখার টাকা জাকাত লাগবে না লাগবে না পরে বলছি। ব্যাস, অনুরূপ হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া যাওয়া, চুরি যাওয়া মালের মাল ফিরে পেলে ওইভাবে জাকাত আদায় করতে হবে। হঠাৎ করে চুরির মাল আপনি পেয়ে গেলেন, চুরি হয়েছিল, কেস ফেস করে হ্যাঁ দেখা চোর ধরা পড়লো, ডাকাত ধরা পড়লো, মাল ফিরিয়ে দিল। তো যদি বছর পার হয়ে গিয়ে থাকে তখন আর বছর দেখলে হবে না, জাকাত দিতে হবে। হারিয়ে যাওয়া তাই পেনশনের টাকা, পেনশনের টাকা যদি একসাথে নিসাব পরিমাণ হয় এক বছরের জাকাত সাথে সাথে আদায় করতে হবে। পেনশনের টাকা আপনার বহুদিন থেকে জমা আছে তাই না, নিসাব পরিমাণ যেমনি পাবেন তেমনি ওই বছরের জাকাতটা আপনি আদায় করবেন। পেনশনে কি সুদ আছে নাকি আনিস ভাই, পেনশনে কি সুদ আছে? যদি পেনশনে সুদ থাকে, সুদ বাদ দিয়ে সুদের টাকা জাকাত লাগবে নাকি বলছি। ব্যাংকে জমা রাখা টাকা জাকাত, যে টাকা ব্যাংকে জমা রাখা হয় সেটা আমানত, তা যেন তা যে কোনো সময়ে তোলা যায়, অতএব তা নিসাব পরিমাণ হলে এবং বছর ঘুরলে ঋণদাতাকে সে টাকার বাৎসরিক জাকাত আদায় করতে হবে। তদনুরূপ কোন ব্যক্তি বিশেষের কাছে রাখা আমানতের টাকা যা চাইবা মাত্র পাওয়া যাবে তারও জাকাত, যেমন বললাম দুলা ভাইয়ের কাছে রেখেছেন চাইলেই পাব, কিন্তু আপনি নিরাপত্তার জন্য রেখেছেন যে হুজুর আমার বা দুলা ভাই আমার বাড়িতে সমস্যা, আমার বাড়ি ঘেরা বেড়া নয়, তোমার বাড়ি পাকা বাড়ি এসে তোমার বাড়িতে তোমার আলমারিতে রাখো, কিংবা আপনার চালাকি যে জানেন যে 3 লাখ টাকা আমার কাছে থাকলে জাকাত লাগবে, তো দুলা ভাইয়ের কাছে থাক বছরটা পার হয়ে যাবে তারপর নেব, চলবে না আপনাকে জাকাত লাগবে। এখন শেষকালে বলি ব্যাংকের সুদ হালাল না হারাম, ব্যাংকের সুদ মুনাফা না হারাম, সুদ যখন বলছেন তখন এটা আবার হালাল হারাম না প্রশ্নই আসে না। যদি বলেন মুনাফা নাম চেঞ্জ করে দেন, তো নাম চেঞ্জ করলেই তো আর হালাল হয়ে যায় না, লভ্যাংশ, লভ্যাংশ বললে ইন্টারেস্ট বললে তো আর হালাল হয়ে যায় না, হালাল যেটা হালাল। এখন যদি বলে সুদ সুদি, যদি বলেন যে ইসলামী ব্যাংক হুজুর, ইসলামী ব্যাংকে যদি মুনাফা দেয় ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত যেমন লেখা থাকে যদি হয় তো ভালো কথা, আর যদি মনে করেন না ওরা ওই লিখে রাখে কিন্তু ওরা সুদমুক্ত নয় তাই না, আর উচ্চ পর্যায়ে গিয়ে ওরা সুদের সাথে সুদি লেনদেন করে, তাহলে ওটাও হালাল হবে না। এখন হিসাব আপনার কাছে, আপনি বোঝেন, আপনি শরিয়া ব্যাংকে গেলেন সেখানেও যদি আপনার ওই অবস্থা থাকে তাহলে সেখানকার মুনাফাও সুদ, সেখানকার ইন্টারেস্টও সুদ, ফিক্সড ডিপোজিট হোক আর যাই হোক যে ডিপোজিট হবে সেগুলো আমানত, সেগুলো কিন্তু আপনার ঋণ দেওয়া নয়, অতএব তাতে আপনার জাকাত লাগবে। আর যদি এমনি তো ব্যাংকের সাথে লেনদেন করা ঠিক না, সুদই ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ না, এবার নিরুপায় হয়ে তার টাকা রাখবো কোথা, টাকা চুরি হয়ে যাবে, যেতে হবে ব্যাংকে, ব্যাংকে আপনি টাকা রাখুন কিন্তু সুদ খাবেন না, যে সুদটা আসবে সেই সুদটা সাপ্লাই করার জন্য ব্যবস্থা, অন্য ব্যবস্থা দেওয়া হয়েছে সেই ব্যবস্থা অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন, আর সুদের টাকা জাকাত লাগবে না। আপনার মনে করুন লাখ লাখ কোটি কোটি টাকা আছে, ওখান থেকে সুদ আসে, যখন সুদটা, যে সুদটা আসে সেই সুদটা কি করবেন, ব্যাংকে ফেলে রাখবেন? বলছে হুজুর ব্যাংকে ফেলে রাখলে তো ওরা অন্যায় কাজে ব্যবহার করবে, তো ঠিক আছে তুলে নেন, তুলে নিয়ে আপনি কোথায় ব্যবহার করবেন? আপনার নিঃস্বদের কাছে, গরিব আত্মীয় স্বজন হোক বা না হোক নিঃস্বদের কাজে, কিংবা আম যে জনগণের কাজে, আম জনগণের কাজে, যেমন ওই রাস্তা, যেমন ব্রিজ, এই শ্রেণীর কাজে আপনি ব্যয় করে দেন এবং আপনি নিজেকে সুদ মুক্ত করেন। এই হলো মোটামুটি আজকে সংক্ষেপে দাস। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তার উপরে আমল করতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।